بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين، ومن سار على نهجه واستنى بسنته إلى يوم الدين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. أفغير دين الله يبغون وله أسلم من في السماوات والأرض طوعا وكرها وإليه يرجعون. Allah subhanahu wa ta'ala wahi kurawani Allahu ge deenu ehin deena kan he ebami hun edeni walahu aslama man fis samawati wal ard kalaange wani bolama kiyaman gane fae udutaka bimuga waha icche tawan wa karhan ruhumuga ya nuruhumuga wa ilayhi yurja'un adi hurihami istakun ebrudim wani kalaange hazratare Allah e qurbani mi istakun e deni Allah ge dinun ehen dina kan heye gabulen nukure vene ehen ayate ge Allah e qurban hama mi suratuga wa man yabtaghi ghayra al islam dinan falan yuqbal minhu islam din fi wa ehen dine ikhtiyar qof fi mi ha ge kiban kan gabulen nukure vene islam dina ki emme ma din Allah subhanahu wa taala emme fahuge dine kamuga russawa fawa dina ki islam din adi mi dina ki mi din au mafahuga kuriga huriha samawi din take mansuh ko wa fa dine kuriga evves dine nen ege kuriga din mansuh ko fae adi kuriga evves fotevves ne samawi evves fotevves nen ege kuriga fae mansuh ko wa fae hama ekan islam din mi kuriga huriha din take mansuh ko wa fa dine ki ehka mon Allah hai kur wa fani afa ghaira dinillahi yabghun emihun Allahu ge din nunge bai islam din nun ehen dina kan heye e deni ikan gabule nukure vene emihun kibakun ikan gabule nukure vene den Allah ve Quran ur taka bimuga waha icche vani Allahan islam ve fae islamu ge mane he kiyaman ter kan ada kurun Allah kiyaman gen fae vani ur taka bimuga waha icche gas gaha ge hi ves mas maha mehi huri ha icche duuni taka gas mi huri ha jamada taka icche farbada taka huri ha icche vani Allah kiyaman ter kan ada kofa e huriha ech atloha tasbih danna riyadwalu wa in min shay'in illa li yusabbih evves echenne Allah tasbihanu danna wa qur'anu ga Allah ikurava afwani urtaka bimuga waha echen Allah tasbih danna riyadwalu ekama ko Allah ikurawani wala kil la tafqahuna tasbihahum ekama tiyabami hunna kanne nge ne etake tasbih kiyani kihine kame e algon menna kanne nge gas kaha ge hiwas Allah sajida kure Allah hamdu kure tasbih kiya huri ha che huri ha janwar ta kebes Allah uda bima hadda fa Allah wa ikrabban itiya tawan aw karhan urtaka uda bin hadda Allah ikrani tiya deeti kiyaman terikan ada kura halu nu wata nuru he halu timan Allah go hukum fula bola ba kiyaman ganna ashe ehindu ki ke ta deeti muni ataina ta'in timanna me mi annani Allah ge hadrata Allah ge hukuman mi bona bani kiyaman terikan ada kura halu ge uda bing denne wi hen Allah emme Allah ay kurawani walahu aslama man fis samawati wal ard urtaka bi muga waha ichche bani Allah kiyaman terikan ada ko fa kiyaman gen fa bani urtaka bi muga waha ichche insanu Allah an ura deniye ekama urtaka bi muga waha ichche Allah kiyaman terikan ada kure eba wa ilayhi yurja'un den Allah insanum nang ihandan ko devwani tiyaba mi hu komme gotakan uluno kamuga wiyas emme fahuge nimun wati timan Allah ge hazurata re huriha emme annan jihe ne timan Allah ge hazurata tiyaba mi hu kuri huriha kamegge jaza timan Allah edu ahuga devwa hushi me evves mi hakan no filena huriha emme daan jihe ne kala ge hazurata huriha emme hama ek kavves Allah ge amur fulakun Allah ge hazurata nugohe nuhure ve emmen vestan jihene Allah ge hadurata edwahu ge Allah natija faal qurbani mi istahun kuri amal tahuge qul amanna billahi wama unzila alaina wama unzila ala ibrahima wa ismaila wa ishaqa wa yaquba wal asbat wama utiya musa wa isa wan nabiyuna min rabbihim la nufarriqu bayna ahadin minhum wa nahnu lahu muslimun Allah ge qurbani e Muhammad ge fane kalifan vidal washe آمنا بالله احرمن اللهن متبي ايمان وگن اللهن احرمن ايمان وجيمو وما انزل علينا اتمام من گمچ باوا لهونو اچکل وستمن متبي ايمان وگن اي قران وما انزل على ابراهيم واسماعيل واسحاق ويعقوب والاسباط ادي ابراهيم غفانشا اسماعيل غفانشا اسحاق غفانشا يعقوب غفانشا ادي موسى غفانوگه گاوموگه میستہونگه ترین قبیلہ تکن باوالےونو اچچوستی بننے میتی ایمان دگنے بہ فیتکن ایمانمو پوریگه بیان کرے فوانہ فیتکن ایمان وانجی ہے گوین الگونبن تفصیل کون ایمان وانجی ہے نے کیرتی قران اہن نمیس اجمال کو مت مجمل کون الگونبن ایمان وانجی ہے نے ہم فیتکا مجمل کو رمی دنے کینے ای اللہ سبحانہ و تعالی فتگ نام وحی کروا فوا فتگ نامم ادي الله سبحانه وتعالى فتگ نم وحي نقروا فتك اجمال کو الگون میں ایمان وجهری ای الله سبحانه وتعالى کے حضرتوں باوا لفا وا سماوی فتك ایگ ونی اے امتک کے باوا لے ان فتگ گوی اے امتک گلے حکمتا ای اے امتک مصلحت ہوری حکمتا کے ایگو تن الگون میں ایمان وجهن اہم فتك اہم نم تفصیل کو الگون میں ایمان وجهنی قران ای می امت باوا لے ان فوی কমিয়াকাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু কুরবানী খলিফান ফদান বিদাড়ওয়াশে তিমন্নমি তিবি আল্লাহং ইমাম বেগেননে আদি কুরআনাশা আদি কুরিগে নবী বেকালুননা এবাওয়ালে উনু ফাইত্তাকাবস তিমন্নমি তিবি ইমাম বেগেননে ওয়ামা উতিয়া মূসা ওয়া ঈসা ওয়ান নবিয়ুনা মির রাব্বিহিম আদি মূসা গে ফান রা ঈসা গে ফান রা আদি নবী বেকালুননা এবেকালুগে রাসুলান গে হাযরাতুন দিবা ফাওয়া তাকে চবস তিমন্নমি তিবি ইমাম বেগেননে এই আল্লাহ গে হযরতুন মিসাল কা মুজিজা ইত্তাং এই আল্লাহ গে হযরতুন আসুরি তাকে তিকাং এতকে চকি হাগু তাকে তিকাং কবুল কো গেননে তিমান নামে মিতিবি লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম ওয়া নাহনু লাহু মুসলিমুন এই তিমান নামে এমি হুগে তেরেং এবস মিহাগু ফারাগেন নুকুরামু এ ওয়া নাহনু লাহু মুসলিমুন এই তিমান নামে বানি একলাহাং গে বোনা বা কিয়ামান বেগেননে একলাহাং গে ইসলাম গে মুসলিমুন মুসলিম গে মানে কি কিয়ামান তেরেং আদা করুম বোনা বা কিয়ামান গাতুম এই তিমান নামে মানে ইফারাতান আল্লাহ বলে বা কি এমন বেগেননে আর মে মিতিবি তিমান নামে ফারাগেন নকুরামে বেকালুঙ্গে তেরেং এবেস বেকালে এগে মুরাদ কি রাসূল কামুগা নবী কামুগা ফারাগেন নকুরামে এবেস আল্লাহ গ রাসূলকে মিয়েস আল্লাহ গ রাসূলকে এহ নামে এবেস মাইক কামুগে এবে হরি ফারাগু মাইক কামুগে এবে হরি ফারাগু রাসূল কাবুমুগে হাইসিয়াতুং এবেস ফারাগেন নেং এবেস নবী বেকালেগে এই মিতাঙ্গে মুরাদ কি লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম এমি হুঙ্গে তেরেং এবেস বেকালে কো আহরবেন ফারাগেন নকুরামে তাফাতেন নকুরামে এগ মানে কি রাসূল কব্বুমুগে হাইসিয়াতুন এবেস রাসূলে মিয়েস রাসূলে মিয়েস নবিয়েন এবেস নবিয়ে এগোতা তিমান নামে এবেস ফারাগেন নকুরাম এহেন নামে মাহাইক কামুগে হাইসিয়াতুন এব্বে কালে কোন এব্বে কালে কবরম আল্লাহ এব্বে কালে আন এব্বে কালে কি মাচ্চানে মাহাইক কুরাবা কুরআন গো আল্লাহ কুরাবা ফে তিলকার রাসূল ফাদ্দালনা বাউহুম আলা বাউ এই রাসূল বেকালুনে এইন এব্বে কালে কোন এব্বে কালে কি মাচ্চাতি মান আল্লাহ মাহাইক কুরাবিমে এমে মাহাইক বেগেন মানি আহরমে গে নবিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হুরিহা নবী বেকালুঙ্গে সাহিবা হুরিহা নবী বেকালুঙ্গে ইমাম একাঙ্গে মিরাজারা বাডাগে নিরে কালিফানু ইমামে নামাজ কুরবি হুরিহা নবী বেকালুনাগে একাদেফান ইমাম কান দেবি হুরিহা নবী বেকালুঙ্গে এই এমমে মাই রাসূলা আহরমে গে নবিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেন এগে ফাহুগে ইব্রাহিম আলাইহিস সালাম দেন নূহ আলাইহিস সালাম দেন মূসা আলাইহিস সালাম দেন ঈসা আলাইহিস সালাম মিগোতাং হুরি তারতিব সামাইকামগে মি বেবে কালুনা কুরআনুগে দেব্বা ফাওয়া নামাকিয়েসতেই উলুল আজমুগে নবী বেকালু উলুল আজমুগে নবী বেকালু দেন আল্লাহ হে কুরবানি ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালান ইয়ুকবাল মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন ইসলাম দীন ফিয়া এহেন দীনান ইখতিয়ার কো ফি মি হাদান নাশে ফালান ইয়ুকবাল মিনহু এনাগে কিবাং কান কাবুলেন নুকুরবেনে ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন আদি আখিরাত দহগে এনা ওয়াহুশি গেল্লেনি মি হুঙ্গে তেরেনে গেল্লি হালাক ওয়েগেন ওয়া মি হুঙ্গে তেরেনে আল্লাহ হে কুরন ইসলাম দীন আওমা ফাহুগা দেন এহেন দীনা কান উলমান্নেতে saka yahudina nasara na emi hun tibi samavi dine ge matiga emi hun dawwa kura gotu ge emi hun etibi musa ge fana isa alaihis salam ge din matiga ehin namas allah ekron masse ne te emi hun teduveri gotu ge e dinu ge tibias muhammad ge fan wadaya ganna manden ekamoka kale fan wadaya gatuma ekuga ekale fan taban wajjami ha ge kiba den ituru dine ge bure nukure vene allah ekron wani ego tabba aw ahlu kitabin e batibi rasulullah sallallahu alaihi wasallam ha fenuma eku iman befa ফেনুমায় কো ইমামে ফা এমি হুনা দে দীনুগে দারমা হুরকান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করা বয়ান ei kalege faanu ge risaleng emihaka forma eku emihaku ei ahlu kitabin ge tereng emihaku rasulullah sallallahu alaihi wasallam tabawajjia e kalege faan hadis rukurwa faan de diinu ge dharma emihuna libene e fadami hunna de diinu ge dharma misalaka waraqatun nawfal fadabebe kalun abdullah ibn salam fadabebe kalun ebe kalun naki ei rasulullah sallallahu alaihi wasallam risalatu hama iuma eku ga e kalege faan tabawi be kalun Abdullah ibn Salam kalifana khabar li bidagati Madinaya rasulaku hijra kurav khabaru er Madinage yahudinge bodu ilmu erin ei Abdullah ibn Salam ki e kalifan ta'rif kurava gurwanu etan ayatin Allah be bawala ba Abdullah ibn Salam ta'rif kurava e kalifan bas wadagati ei ka kuto belle mattaka e kalifan dannawani timanna emme furatam e kalifanu ge munu fulu hama fenuma e kuga timanna engijje ei dogweriyegge munu nunkan ei dogweriyegge munu nunkan timannan hama fenuma ay koegijje ebe gote ekade fan hadis lu kurawa mun gen deviye ei arheola fa miha ku menui e fada bastaken ebe kalegge dula kunnuni kunnane ekade fan hadis lu kurawa deviye hadis lu kurawa mun gen deviye ya ayyuhan nasu e mistakunne afshus salam kebamihun salam am kurar gina ginan salam kun hadashe ekakone ka afshus salam wa at'imut taam adi bandoha hunu kan jehifa wa me huna yatimu na fagirun na khaiti kol for ko de kan de re wasilul arham adi rahim go gulun guluwashe rahim kurashe e bandoha fa kam gulun tima kam gulun guluwashe wasallu bil layli wan nas niyam adi re ganu mistakun nidafa wa wagutuga nidafa wa wagutta hoga te bami hun te du dam namad kurare erun tadkhulul jannata bi salam erun swarga te bami hun salam ek sama ek wadegin dane adwa salam vidalawi ei nubami heggedulun nikunnane kalimata kennune hama eyaeku timan kalige faanu ekali faanu gari haggo ari haggo islam vejjame ebebe kalunna rasulullah sma hadis sul qur'an de diinu ge dharma ve ei kurige vese huri samavi diinek ge matige teduri be kale ekalige faanu rasulullah sallallahu alaihi wasallam ge sifa fuluta ekalige faanu ge fotum fenifawati tauratun tauratun fenifawati e tauratu haggo gotuga kiyevi mi hunna ki ei ekalige faanu hama fenuma eku iman bi mi hun e mi hunna e penge tedukan ei emi hunai mi hunga fotun den e kalifana iman nuwe etibi mi hunna kiyei nubanu lafa kamun emi hunga kalifana iman nuwi hasadaveri kam ituru ehen kamakunnu hasadaveri kamun emi hun rasulullah sallallahu alaihi wasallam iman nuwi emi hunai ege ei haggu rasulu kan ei emi hunge bay emi hunna suwal was kurai fe bahari emi hun bune haggu rasule bune fe bahuri emi hunge teren bay emi hun ei haggu rasul kan e kamaku emi hun hasadaveri kamun iman nuwan tibi allah wa ikru wa fani mi islam ding aw mafahuga den ituru evves fursaten nete evves samavi dinak gati bayaka midinan tabawun nu ituru goten nete eddo umar ge faano tawratun gande vidalwa hunnawani ko rasulullah sallallahu alaihi wasallam feni wadaya kalifanu ge munu ful taghayyar wegen dia ehindu umar ge faana ege wadaya gen fi kalifanu ko faise wadaya gen fikan ei e kalege faanu ge dinu ge tawrat hippa wegen umar ge faana hunnawani ko feni wadaya gati ma den ekalifano marge fanan hadis ul qurawane umare miyadu musa ge fanu duniyege hunnevi nama diri hunnevi nama musa ge fanaka vesituru goten noti he timan kale fana tabawunnu timan kale ge fana tabawunnu ituru goten musa ge fanaka es noti he em bima ekale ge fana tabawanji ekale fanu wada gannu gatuma fahuga uri hadina allah man soh kuravi den ituru goten evves miha kanne ekale fana tabawunnu ehin evves dinat den allah fahu gabule nukurawan ege kuri allah subhanahu wa taala samavi dinegga matige tibi mihegge kiban allah gabule kurawi teduwari gotuga tibi komme mihegge kiban allah wani gabule kurawafa eye zamanu ge tibi musa ge fanu ge dinu ge haggu gotuga tibi mihum was tibi ekade fanu wadaya genne wiru adi isa ge fanu ge din mati tibi mihum was tibi haggu gotuga ekade fanu wadaya genne wiru ehin namis ekade fanu wadaya gatumaye ku huri hadinan allah subhanahu wa taala wani mansuhu kurawafa ان الله وهكرمني كيف يهدي الله قوما كفروا بعد ايمانهم وشهدوا ان الرسول حق وجاءهم البينات والله لا يهدي القوم الظالمين ميس يهودينا بهغتم مي هوري غنا ايت مهري يهودينا بهغتم امي هم نكي اي منو با مي هم نكي ايرو اي سماوي دينك غاتم علم وري بايك غتو دعوا كوغن تي بايك يوسمي ميون ehen vege mihunna behegotun gina aayitta baawalewuni ei nasora annaki ei mihunge kibaga maabodu ilmen huri bayennu emunnaki aloweri emihunnaki aloweri nasora diinuge mitibi ero aloweri den hama duniye ge hurihaye dum do ko emi hun alukan kur mattaka wa ki khas tanen hadaagen etanuga allah allah allah kiyang emi hun mitibeni emi hun ge den ma bodo ilme ti huri ba ennun emi hun naki yahudi ge kibage ilmu huri emi hun rasulullah sallallahu alaihi wasallam a jadal tabwas kuri ehem vegen emi hun abe hegotun gina ayata qur'anu ge bawa dei fami huri kom yakas allah bahi qur'ani kaifa yahdillahu qauman allah ifada bayaka hidayat dakkawani kum fada yakun heyye kafaru ba'da imanihim emi hun iman mafahu kafar wajje iman mafahu kafar wi bayakan allah hidayat dakkawani kum fada yakun heyye kihinan emi hun iman wi emi hun iman vivahaka mitanga murada ke emi hun ege haggu rasulukan ei emi hun gafatta hun ebori ege emi hun gabulu kurai hitun ei haggu rasulukan adi ei qur'ana ke haggu faittan allah ga dorotan baare fa wa haggu wahi kan emi hun ege e tasdigam yoti mitanga iman e iman umaki e tasdi ukurun tedu kurun iman umuge murada ki ekhan rangalang enguma fahuga gabulu hitun kuruma fahuga den kafaru wi bayaka allah subhanahu wa taala hidayat dakwan kum fadakun heyye emi hun nan emi hunge fotun eba huri engen ei haggu rasulukan ya'rifunahu kama ya'rifuna abna'ahum qur'an allah qurbani ya'rifunahu kama ya'rifuna abna'ahum emi hun nan ei haggu rasulukan engeye emi hunge darin enge fadan emi hun nan emi hunge darin enge fadan ei haggu rasulukan eba emi hun nan engeye ennam esemi iman nuan tibi emi hunge hasader rikamanu lafa kamu emen allah wahi qurbani emi hunna engi hure e gabul nukuri bayakan allah den hidayat dakkawani kum fadayakun heyye wa shahidu anna ar-rasul haqqun adi emi hun heki ve emi hunge amin nasutakan heki ve ba heki dete ba anna ar-rasul haqqun e rasula ki muhammad gafana ki ei allah ge rasula kama emi hun heki de amin nasutaga wajaahumul bayyinat emi hun gata vani faalwe gen wa heki tan asfae ei tauratu ge heri huri ha che bayan wan adi emi hun kuri mati ga allah ge rasula mu'jiza ait vani faal kurawa fa den ki vegen emi hun iman nuam vi wallahu la yahdi alqawm adh-dhalimin allah ge kurawani aniyaveri bayakan allah hidayate nudakkawane aniyaveri aniyaveri mitang murada ki aniyaveri nakimi mi hun nan aniya kurawa ennu usekani usekani mi hun nan aniya kurawa ennu aniyaveri naki aniyaverin aniya arai bahun zulmu mi kiyani aniyaya den divehim mi kiyani aniyaya zulmaki waraf fula maane kulegen wa kalimaye zulmu ge aslu lafzi maane ki nota lugawi maane ki etchen ege mahallunu ehen tanegga bevu e etchen ege mahallunu ehen mahallegga bevu ma mi kiyani zulmu arai bahula hama ege hurihaa baawaten himenigen daane misalaka bahebbunun ekashigen nuwa tanegga ebas bunun ha eves zulmuai misalaka mihakan naseehaddeen hunnaane wagutu takelles ena ruliyaasa mihakan giraadiman nubaacchi go wagwa hutta go sena naseehaddeen faraafiya ena ekashigen ve allah do kurum ves rasuula do kurum ves murtaddum ves ekashigen ve ema waki haalet taken hunnaane misalaka hikumen neenge miha hikumen neenge mihaku ena kannege ne mihakan naseehaddeen jehe maqame ves mihaka echebuna den jehe maqame ves ena kannege ena goskomme fada maqame goskomme fada halate ges ena mihakan naseehde fara faane ege zariyen ena ka gabure nukure ven ehna mes hikumen ege mihakan ege ne ena ge tobiyai e wagutu ena balana wagutan ena naseehde e wagutu balaf ena naseehde ne naseehatun ena faida qur'an zulmuge idi kulaki hikumai zulmuge idi kulaki hikumai hikmata ki war maang ecche emi hakan hikmatu ge ilmu li bijje mi ha warabbodo ilmen ge liboni allah subhanahu wa taala ki tuqwan ga wahikura ba fawani wa man yu'tal hikmata faqad utiya khairan kaseera wa man yu'tal hikmata faqad utiya khairan kaseera emi hakan hikmai li bijje mi ha warabbodo khaira ke liboni warabbodo heweke enang ge liboni ema zulmu e bakiya shirukan ves bakiya zulmu yeto qur'an ko luqman ko fana kare fana ke dari kalunna nasihat devir mi devani ki ya bunayya la tushriku billah inna shirka la zulmun azim allah hi qurbani ye dari fulai luqman ko fana ko wahaka allah bayan qurbani luqman fana mi darwani ye dari fulai luqman suratu ga ye dari fulai la tushriku billah allah sharikun qurash inna shirka la zulmun azim hama karun shirka ki ei boduwegem wa aniyaike warabbodo aniyaen ei amila nafsabbe warabbodo aniyaen ei zulmaki anen ayatu allah ekura wa fani walladina amanu wa lam yalbisu imanahum bi zulmin ulaika lahumul amnu wa hum muhtadun iman walladina amanu iman ve walam yalbisu imanahum bidhulmin adi emihunge iman kan aniyayaka ekkon nulimihum emihun nahe aman kan libigen wani adi eyye hidayah libigen babayaki allah wahi korbani qur'anu ga asabe karna barakan tabod wejje khaku aniyayaka emihunge iman kan enno kurani barakan tabod wejje ebe kaluna ki eyye fada ayatin aswa birun turutur wala bae bebe kalun wadaagan rasulullah sallallahu alaihi wasallam rahimahas dannawani allah ke rasul ahram ke tirin ka ko he iman kan aniyae kam sunu nu qurana huri ka ko heye aniyae kom me gota ke saniyae bebe ne kom me mi ka bes emi hunar hoti aman kan emi hunar emi hunai dalibgen baba yaki ahram ge mahrum be jennu he hadis lu qurawi ti ba me hui qura go takan nu ne kan otiye etanga murada ki siruke iman ve shirku ge amal tang ya masuni nu kurmi hun alu gol mengeten kitam mi hun to iman ve tibe shari ku kurani etanga bulum ge murad ki rasulullah hadis ku kurani e shiruke shiruka iman ve enage amalu ta shiruka en nu kurmi hun alu gol meng allah nu farai ta kan ta idanna wani shiruku bodu shiruku bodu shiruku dinum millatum ber wa fada shiruku ei alu gol meng allah nu farai ta kam madan ge di kan kam ge di danna wani allah ge den jihe edun tang ehin farai ta kun edeni ehri shiruku yamme kiyani shiruku ehme iman wegen tibi ginami hun Allah wa ikurawa fani sharihu kurate ba tibang Allah tibang Allah sharihu kurate ba iman wegen tibi ginami hun Allah ki to Quran ga wa ikurawa fani wa ma yu'minu aktharuhum billahi illa wa hum mushrikun emi hun kure gina baya ko Allah kan imanen nuete ekalangya sharihu kura hal menuwi ehme ebenge iman we tibi baya ko Allah sharihu kura ka islamu yitama tahuga mi khurafa itaka abidu ataka shiruku tamhiri feturifa mis tahun shiruku ge amalu tange qabulu qurani hama ufalaik din ge kantatta din ge namuga shiruku ge kantatta bidu ge kantatta khurafi kantatta ei salamaten wan emi e fada mi hunakan aman kamen ne giya meddo hak allah qurani ge korwani walladina amanu iman ve walam yalbisu imanahum bi zulmin emi hunge iman kan shirka masuni nukurimi hun dan nashe ulaika lahumul amnu emi hun nahe giyamet dohga aman kan huri wa hum muhtadun adi hidali gwa baba yaki hama emi hun ne ema algonu men balam yargonu amale kuraru amalu ge tira zarre ge mimbar ve shirke nuwadda ve to shirke hama vedduma ayko enage amalu batil ve gen diye isam la inna shaqta la yahbatun amaluk allah be qurani kalege fanek kama kwes allah sharihu kufiya kalege fanu ge huri ha he amale batil wa hutte muri hamale batil wahus qudusi hadise ga allah wahi korwani man amila amalan ashraka ma ya ghairi taraktuhu wa shirkahu miya ko amale kurihi wa amale e amalu gati man allah ahim faratin ena bayari ko fiya shariyu ko fiya dan nashe ena ya ena e kur shari shiruka ti man allah du ko la wahusi me ti man allah ge evs gulo me madaden ena kan nete imam algon man amale kurar banan ji amalu ikhlas ter amale ka veto shirukan ya masun nu ko veto balan jin erun allah qabul qurbane nu qabul nu qurbane amal ta qabul qurmuge de sharatu ge teren furta ma sharata ki ikhlas terikan e amal qurbane jin hama ikane allah qurbane amal kamuga ehin evs farate baver ko ge nuane amalaku zarreg ge min barwes allah ada qurban jihe hagge ge zarreg ge min barwes ehin farate ka hissa ko fi aina allah sharihu kuri e amal allah qabul nu qurbane devana sharata ki rasulullah sallallahu alaihi wasallam amalu kurumatta ka dekke vi gotan alu gonu men amal kuran jiheni alu gonu men fenna gotakan nota ka ala fen dekki gota nota mi yaku dekki gota koggen amal gabulen allah nu kurabana ulaika jazaohum anna alaihim la'natallahi wal malaikati wan nasi ajma'in emi hunga jazaik allah bayan kurban emi hunga jazaik yei allah gula anai vese mi hunang hutte malaike be kalum gula anai vese emi hunang hutte adi huri ha mi istahun gula anai vese mi hunang hutte efada mi hunna ای رسول کی حق رسول کان انگی ہور امی ہن رسولا تبانوی ا دین کی حق دین کان انگی ہور ا دین تبانوی می ہن گوتا کی ای سنن گوت کان انگی ہور سنت تبانوی می ہن می گتر وان نان رسول اللہ صلی اللہ علیہ وسلم گنس تے وی گوین ای حق گوت کان انگی ہور اکما تبانوی می ہن وان نان ا ایتو گتریا ا فد می ہن کان نتے ای وس خیر امی ہن نان اللہ گلا ا نے وس سٹے دی ملائکہ بے کلو گلا ا نے وس سٹے ادی ام ہا می است ہن گے la'ana yasmihunna hutte khalidina fiha imihun giyamet dogana rakage demiti benete nuwata la'ana tuge baamihun demiti benete la yukhaffafu anhumul azab qiyamet doge bihunna ka azab luyen nukod devene wala hum yunzarun de baamihun rahmatuge belle mukun allah nu wasballawa hutte mihunna allah rahmatuge belle unnu ballawa fiya kasbaru yakan wadena hama ikakavesh Allah ke Allah rahmat ke bendemu emi hakab ballawa fiya swarga wannani henun swarga ka nuwannane den Allah ikuna illal ladina tabu min ba'di illal ladina tabu min ba'di dhalika wa aslahu fa inna Allah ghafurur rahim ehna ma wes taubawe yafahu taubawe adi emi hunga amalatan islah kurimi hundan nashe fa inna Allah ghafurur rahim Allah igina ginen faafa husawa ogawan taras kalaange tawbah jiya e mihaka tawbah Allah qabul qurban te duari tawbah yakun tawbah jiya e tawbah wanji nasuha tawbah ka ya ayyuhal ladhina amanu tubu ila Allahi tawbatan nasuha nasuha tawbah ki ko ba e tawbah ge sharutta ga e huga bebe tawbah ei tawbatan nasuha ki tawbatun nasuha yakun Allah tawbah qabul qurban hinuni Allah qabul en qurban mihaka tawbah wani hama dulun tiare dan Allah maaf ko devar kam ena hitu ge be hori adis quran no ba na e tawbah Allah qabul en qurban e fada azmakaiku e fada ummidaka e fada idumakaiku enage tawbah Allah qabul en qurban e tawbah ge sharutta hotere ge miwani emme furatama kama kam miwani e quran mung enagenda amal huttalu huttalu devana sharta ki ei e faafaya devana fahara nauma e faafaya devana faharan arayanu gatuma teduweri azmakun azmu kurun teduweri azmakun azmu kurun e ni timmana shart devana sharta ki e kurawunu faafaga macchan ena hitama ko deram pratama sharta ki e kan huttanu devana sharta ki e e kamuga macchan ena derava hitama kurun ka ko to derava ne algon mengi terega mi vago ta ki regan faafai kollafa hendum vima ufala ko ena gara rahmat terinna adi ki yale de emme nubaa mi hunga tera rasulullah hadisul qurani mi istahunga tereng emme nubaa ba ki qiyamah dohu allah ge hazrat ge azab go tung emme bodu ge ma mi haki ei regano faafa kurumun kurawuni ena kurawuni ma allah yoti kan farda kofa farda vejje na ek bismi kan nege hendunu tedu ekan allah farda ko devwa hawani kon adi ena ge dulun mi istahun kari o falaahu ge na kiya de nu faala kuri ena ge dulun ena kuri faafa yavre nubaanu la faaba ekum bi macca kun te allah rasul allah ge rasul hadisul qurani e fada mi hun nakine faafa allah fusade wani dirayen nu ekurun faafa u falun ena adi kiya de nu rahmat terina te ga tiwanna mi ni faafa ekol mi ona kame kol laafi en nu e gabulen wa ne fada mi hun ge faafa tauba tauba gabulum ge devana sharta ki ko ba e kurawunu kamu ge macca ena dirawa hitaama kurun timmana sharta ki efafaya devana fahara nauman azum kurun teduweri azumakun azum kurun ema mi tin sharta ko allah tauba qabul qurban amme kas mire de mi saban ni madan de sawal me be kula ko sawal andan unuba pratam yar mi demme mi dennai tin shartu ei allah ge hagga ka deme dugawa ka faafai kam gawa nama mi haka deme dug ka men hinga hojja adi e shartu itura hatar shartu ei e haggo enang ada ku ran jena di na fadhi he kurias mi hegge mu daagane fer gem fojja na ko seti ada ku ran jena den allah ge adratu ge na bari yavita ena kuri bodu faafai bai faafai ge sababun en fadhi he biswane duniye fadhihe beswan hen namas duniye ge fadhihe bes misal kan akhirat ge fusajja masal netta enan akhirat ge kamyab murun ei kiha bodu waren ei e hunu ge denar kan ina salama pun ei faafa verinna faafan nu kurami hunu ka hama hama hinwa hama yagi nu bas tauba viyakas ek gutage faafan nu kurami hunu ka faafa kurimi hunu ka hama hama hinwa ne ei swarga ge daraji tab bestafaat swarga ge bes narake vade fa swarga wan nami hunna emme furtama fur swarga wan nami hunu ka hama hama hinwa ne hama hama enwaane hama efeda fa fa enno qurami na fa fa qurimi no kama hama enwaane duniye ge nama sunnaane na komme skare tafaate sargazi ne qurimi hen ena fadhiha ivaane duniye ge na fahara ena ge ehri aburu gossa komme gote vese ena ge aburu gelli feheri bay kanda takkan ena nu isnu skurevene bay kanda takka diinu ge bodati kanda takkan ena isves nu kuna aburu gelli fohori miha ka isnu kurevene ei duniyavi muamala ta huge bohori farag kiwe na quran vie kanda duniyavi kanda ta hoge bohuri faragu ehna mesena te dwer tauba ay vejjia o khuravi hayatu ga ena kanneng ekamuge ugu ba ten allah fussala devva fi yakai o khuravi hayata ku neng ena swarga wannana ehna mes duniyega e fada fa fa kurumuge sababun abur gelli fa hurejjia bay kanda ta kan isnu kurave ne nay ঠিক আছে ইত্তখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবা মিন দুনিল্লাহ কি বেগে মিহারয়তি গুরুয়ান তরজমা আসেন নাঙ্গে মি হুনা গুরুয়ান বরে এনাং ইসকান দেউনি মি হাকু মুনি গুরুয়ানুগে বতে আল্লাহ হাঙ্গা আফা শাক্কু অন্যা বালা আসে শাক্কু অন্যা বালা আসে ইয়তি তরজমা বেবে ফলং আতুগা আদি হামে মি হুনা তাহগি উকুরে বিধানে কি তামে গোতেন এ বাহারে ইংরেজ দন্না মি হুঙ্গা বতে মুজতামাউগে বেয়াবারো ইংরেজ তরজমা আসি ওতি হ্যাঁ এগে বেশ মি হাকু লাভবে এনাং ইংরেজ নে এগে কাম গওয়ান্যা এ ইংরেজ দন্না কুজ্জা কু লাভবে বেশ কি উবালে বিধানা আয়ে আদি দিয়ে তরজমা আসি ওতি দিয়ে দন্না মি হুনাং এতিস কি আঙ্গে গেনে কি বেগ হামি এনে মি হাকু পুরি হেরাং আলো কামে কাম গওয়া নামা গিয়া মে দহগে এনাকে ফাহাতুং এনা দাঙ্গে না তৈয়ার হয়ে এমি এখন আর কায় দাঞ্জা তিমান দান না কায় স্বর্গ দাঞ্জা স্বর্গ দান এহেন নু মানজি হেনি এ বালা এনা কবুল নকরে আমি সারকে এমি হাকু বুনি কুরআন গে বোতে মি হেন আল্লাহ হাঙ্গা ফা এনা কে বাস কবুল নকরে না চেহু কবালা মি হেগ গে বাহত তা বাগে কুরুং এই গোস কামেন এই এনা এ কাহালে কামেন আতু জিয়া এনা জিহেন বালা বালা মজবুর ওই হিসাব এনা বালা মজবুর ওই হিসাব এনা দেখানে কা ফারদাগ মাসলে কি দুনিয়া কে ইবসিল মারিয়াকু ইখতিলাফ ফা মাসলে নু আই কি এই জরুরি কান তত্তং এই একাহাল কান তত্তক ইখতিলাফ নু সবেবে নে এই কুরআন গ সরিহ কং আস ফাই মাসলে কুরআন গ সরিহ ইবারাত কা ইনকার কো ফিমি হা কি এই মুরতাদ কাফার দীন বেরু ফা মি হে কুরআন গ সরিহ নাস কং ইনকার কো ফিয়া দুনিয়া কে ইবস দন নবে কা লকুনাই কুরআন গ সরিহ আয়াত কা ইনকার কো ফায় সারকে ফরদাগ মাসলে এই কুরআন গ সরিহ কং আস ফাই মাসলে এ মাসলে কা দুনিয়া কে ইবস দন নবে কা লকুনাই ইখতিলাফ ফে মুড়ি দুনিয়া কে হুরিহা দন নবে কা লুম ইজমা ওয়াডাগ ফা মাসলে এই ফরদাগ মাসলে কি মাসেনে নানে গেঞা আমা এঙ্গে বা কুরিয়া দিয়া আমা কুদে এনে দেন দাসবে তো মসাই করেন জি এনে এই দেন এনাগে আমলতা ইতুর করমং এনা করে কামে এই যে দেন মিসার কা মসজিদ সুন্নাই এই এনে করেবে কমমে দেরা কোয়াতে মিসকে তুগা ফুদে এনে মসজিদ রাখ দেরা কোয়াতা মসজিদ সুন্নাতা তাহিয়াতুল মসজিদ এই এ সুন্নাতা কাং এই বাকি নামেন একালে ফান দেবা ফাওয়া নামাদের নু এই কি বাকি খাস নামাদের নু হাদিস উকরাবা ফতি ইদা দখল আহাদুকুমুল মসজিদ ফালা ইয়াজলিস হাত্তা ইসলি রাকাতাইন তেবা মিহু করে মিহাকু মিসকিতা ওয়াদজিয়া এনা নিশিন না রে দেরা কোয় নকো দেরা কোয় নকো এমা কম মে দেরা কোতে ফুদে এনা মিসার কাং এনা মিসকিতা আদেউনি মেন্দ নামাদ বাই গই ফহ মেন্দ নামাদ কি সুন্নাই দেরা কোয় এনা কুরিমা এ ফুদে এনা এনাং এ দেরা কোতে সওয়াব এসলি বে এনা ফুদে এনা এনা তাহিয়াতুল মসজিদ এ দেরা কোয় বেস এমা কম মেন্দা মুনামাদ মিসকিতা আদ ফুরতা তাহিয়াতুল মসজিদ কুরা কান্নু জিহেনে এনা মানি এক গানে ফাদা মুনামাদ এনা ফাশানে এই দামনামাদ ফেশিমা দেন হামা দামনামাদ দেরা কোয় কুরা বনি মে তাহিয়াতুল মসজিদ ফুদেন উযু গে দেরা কোতা বেস ফুদেন মিসা কা উযু কো গে মিয়া কোয়াস এনা মেন দর নামাদ গে ইহু সুন্নাত গে দেরা কোয় কফিয়া উযু গে দেরা কোতা বেস ফুদেন তাহিয়াতুল মসজিদ গে দেরা কোতা বেস ফুদেন মেন দর নামাদ ইহু সুন্নাত বেস ফুদেন হ্যাঁ

ali ga fanu ga riwayat nga seni hadis dhaif uriha hadis tan nabe kanum vidal wa gotuga e dhaif hadis en ei e vidal fan ali fan vidal minas sunna sunna gotaki an yada ar rajulu an yada ar rajulu yadahu al yumna ala yadihi al yusra tahta as surra miha enage kanai vaimati fulun tiriga bebume e sunna gegen wa gotaki ali ga fanu ga riwayat vida ali fan ga basule e hadis wala ki dhaif hadis ekaman hadis fannu ge huri hadan nabe kalun ittifaqe dhaif hadis ekama ana fi dan nabe kalun bas ittifaq ana fi dan nabe kalun sege ei dhaif hadis ekang henna me semi hunge ge hi fatta gen tibi mazhabu difa kur mattaka den oti wa'il ibn hujur ge riwaya wa'il ibn hujur vidal fani sallaitu ma'an nabiy sallallahu alaihi wasallam timanna rasulullah sallallahu alaihi wasallam huga namaz kurime fa wada'a yadahu al-yumna ala yadihi al-yusra ala sadrihi ekadefano kanai pul wa'if pul mati me mati ga ba wahasham benne me mati ga hasham nan jeni ei sahabeng aswa wa gotaki den band pula me ade me dung evs loif hadis evs sahih hadis evs nei bandu ga hasham banna kan aswa ke misar ka me ko den imam shafi ki veghe bandu ga hasham benne imam shafi kan hasham banna ne tanu ge evs hadis e libi wadai nugain hasham banna kan enge puri hadan nabe kaluna namadu ga hasham bannan jihekan ei bukhari ge sebe riwaya haram bannan jihekam ei nabin ge sunnate ke rasulullah sma hadis ukra wa foti namadu ga hasham bande gen tibun bannane tane ekale fana ke hadis pula li mi fayen nei den kale fana ijtihad kuravi kuravda fe kale fana fen wada gen me rangal tang ei bandu ei kale fana ka soduru ei mehmati ga haram bannan oi riwaya tel li bi wada gen fen nei sababa ke kale fanu ge evs figuhu fotek ge evs nen ge riwayen as fae ema eken geche kale fana hama ekan nen ei hadis pulu fora fe kale fan ijtihad kurvi ijtihad kurma ki ei ifada danna be kalu e ilmuge waki fem baraka diyama dalilu takabballa sariha dalilen e kama nei komme masala eka e kamuge ijtihad kurva fa dalilu takabballa fe kale fan nim ma wago ei ijtihad kurma ki subhanakallahumma bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik.